অবদেশন যে ভাই যেহেতু মানুষকে আল্লাহ জানা সানুগুণিক কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন এবং এটাই নিয়ম যে জিনিসকে সৃষ্টি করে ওই জিনিসের প্রতি তার মহব্বত হয়, ওই জিনিসের প্রতি তার আন্তরিকতা হয় এবং ওই জিনিসের কামিয়াবি এবং সফলতা চায় এবং ওই জিনিসের ইজ্জত চায় এবং ওই জিনিস নাকাম থেকে বাঁচা যায় এবং কোন ক্ষতির থেকেও বাঁচতে পারে, এটা তার এটাই চান। বলতেছেন যে এই নিয়ম অনুযায়ী যেহেতু আল্লাহ আজাল্লাহ শাহরুখ মানুষকে কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন, এই মানুষের কামিয়াবি আর সফলতা চান, এই মানুষের ইজ্জত চান, এই মানুষের মাথা উঁচা হয় এটা চান, এই মানুষ কামিয়াবি আর সফলতা অর্জন করেন, এই জন্য আল্লাহ আজাল্লাহ শাহরুখ আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালামের মাধ্যমে এই মানুষের কামিয়াবি আর সফলতার জন্য তার জন্য দিন দান করেছেন। نوح علیہ السلام سلام جب لے کر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تک کتنے واقعات اللہ نے انبیاء کرام علیہ الصلوۃ والسلام سے قرآن پاک میں بیان کیا ہے کسی کو سمجھانے کے لیے اور اس نے کو بتانے کے لیے সবদেশন যে হলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের যে ঘটনা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তারহু এই কথা মানুষকে বুঝাইবার জন্য এবং এই কথা মানুষ যাতে বুঝে নেয় এজন্য আল্লাহ তাআলা তারহু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক নে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কো ইস দুনিয়া মে দীন লেকার ভেজা اور دین جیسے وجود میں آئے گا اس کی محنت بھی اللہ پاک نے خود نوح علیہ السلام کو بچائی اور سکھائی۔ بہت سمجھے اللہ جل شانہ حضرت نوح علیہ الصلوۃ والسلام کے یہ دین کی یہی پڑھائی تھن ایوان اے مانس کا যাতে কামিয়াবি আর সফলতা অর্জন করে কিভাবে মেহনত করবে ওই মেহনত আল্লাহ জল শাহরুখ হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইছে। محنت بھی اللہ پاک نے اتاری ہے اور نبیوں کو جدا کر کے ان سے کرایا ہے، ان کی عبادت ہو یا دین کو وجود میں لانے کی محنت ہو، یہ مشورے سے راستہ نہیں بنایا جاتا ہے اور محنت کو دستور نہیں طے کیا جائے گا، بلکہ دین اللہ ہی نے اتارا ہے اور دین وجود میں جیسے آئے گا اس کی محنت بھی اللہ ہی نے اتاری ہے۔ সবদেশন যে ভাই আল্লাহ জানা সাহরু হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিন দিয়ে পাঠাইছেন, আল্লাহ পাক আসমান থেকে দিন অবতীর্ণ করেছেন, যেভাবে আল্লাহ পাক আসমান থেকে দিন অবতীর্ণ করেছেন এইভাবে দিন কিভাবে হেফাজত হয়, দিন কিভাবে অজুতে আসে, দিন কিভাবে মানুষের জিন্দগিতে আসে, এই দাওয়াতের মেহনত আল্লাহ জানা সাহরু হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইছেন এবং আসমান থেকে অবতীর্ণ করেছেন। এই বলতেছেন যে ভাই দিন তো আল্লাহ জানা সাহরু আসমান থেকে অবতীর্ণ করেছেন, দিনের হেফাজত কিভাবে হয়, দিন কিভাবে অজুতে আসে, এই নিয়ম আর পদ্ধতিতে না যে মানুষ পরামর্শ করবে কিভাবে দিন অজুদে আসে, কিভাবে দিন মানুষের জিন্দগিতে আসে, বরং আল্লাহ আজাল্লাহ শাহরুখ যেভাবে আসমান থেকে দিনকে পাঠাইছেন এইভাবে আল্লাহ আজাল্লাহ শাহরুখ আসমান থেকে দিন কিভাবে অজুদে আসবে, দিন কিভাবে মানুষের জিন্দগিতে আসবে, দিন কিভাবে হেফাজত হবে, এই নিয়ম আল্লাহ আজাল্লাহ শাহরুখ এই তরিকাও আল্লাহ আজাল্লাহ শাহরুখ আসমান থেকে নবীদের মাধ্যমে নবীদের নিকটে পাঠাইছেন। حضور پاک علیہ الصلوۃ والسلام کو جب اللہ پاک نے اس کام سے شروع کرنے کا حکم دیا تو اللہ کا ضابطہ یہ ہے کہ جس سے دعوت کا کام لینا چاہتے ہیں پہلے اپنے قدرت کا تعارف کرا دیتے ہیں، جب تک خدا کی قدرت کا تعارف نہیں ہوتا ہے چاہیے دعوت کا کام شروع نہیں کر پاتا، صرف علم ہونا قدرت کا، خدا کی ربوبیت کا، خدا کی قوت اور طاقت کا، خدا کے خزانے کا اگر علم ہے تو اس علم سے کام نہیں چلے گا، بلکہ اس کے ساتھ معرفت کا ہونا ضروری ہے، پہلے خدا کی قدرت سے معرفت کراتے ہیں پھر انبیاء کرام علیہ الصلوۃ والسلام سے دعوت کا کام شروع کرتے ہیں۔ সবদেশন যে ভাই যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ জাল্লা শানহু এই কাজের হুকুম দিয়েছেন, আল্লাহ জাল্লা শানহুর নিয়ম এটা যখন নাকি আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালামের মাধ্যমে দাওয়াতের কাম শুরু করানোর জন্য আল্লাহ জাল্লা শানহু ইরাদা করেছেন, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানহু আল্লাহ পাকের পরিচয় আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালামকে দিয়েছেন, আল্লাহ পাকের কুদরতের পরিচয়, আল্লাহ জাল্লা শানহুর ক্ষমতা আর শক্তির পরিচয় এবং আল্লাহ জাল্লা শানহুর সিফাত আর গুণাবলীর পরিচয় আল্লাহ জাল্লা শানহু আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালামকে দিয়েছেন। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহুর নিয়ম এটা যে দাওয়াতের মেহনতের জন্য শুধু আল্লাহ জাল্লা শানহুর মারেফাতের পরিচয়, আল্লাহ জাল্লা শানহুর মারেফাত রইলেন, আল্লাহ তাআলার কুদরত আর ক্ষমতা রইলেন, আল্লাহ জাল্লা শানহুর গুণাবলীর হেলেমি যথেষ্ট না, বরং আল্লাহ জাল্লা শানহুর কুদরতের হেলেমের সাথে সাথে আল্লাহ জাল্লা শানহুর কুদরতের পরিচয় আন্দি

পুরা জমিন কে জিন্নাত থেকে খালি করা হয় এবং পুরা জমিন কে জিন্নাতের আবাদী থেকে খালি করা হয়, তাদেরকে পাহাড় এবং জঙ্গলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতা জমিনে আসবেন, আসার পরে এই জিন্নাতদেরকে দূরে সরাতে জন্য চেষ্টা করতেছেন, দূরে সরাইতেছেন। এমত অবস্থায় ইবলিসের সাথে তাদের দেখা হইল, দেখতেছেন ইবলিস হ্যাঁ ইবাদতকারী, আল্লাহ পাকের সিদ্ধান্তের মধ্যে সে লিপ্ত এবং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে লিপ্ত। ফেরেশতারা ইবলিসকে এই অবস্থায় দেখে তাকে না সরাই اور جب اس کو اٹھا کر اوپر لے گئے تو اللہ پاک نے ان فرشتوں سے پوچھا کہ میں اسے یہاں کیوں لے آئے ہو؟ تو کہے بڑا عبادت گزار تھا، اللہ تیری یہ نافرمانی کرنے والا تھے اس لیے ہم اوپر اٹھا لائے ہیں۔ اللہ پاک کہتے بہت اچھا، تمہیں پتا چلے گا۔ اب یہ جو اوپر گیا تو فرشتوں کی بات کس نے سنی؟ اللہ پاک اپنا کوئی خلیفہ بنانے والے ہیں اور اسے زمین میں بھیجنے والے ہیں، اس نے عبادت سے اور کوشش شروع کر خلافت حاصل کرنے، اللہ کو راضی کرنے کے لیے آگے نہیں بڑھا عبادت، بلکہ خلافت کو حاصل کرنے۔ سب سے بڑی بات اللہ ہمیں تمہیں یہ سمجھا رہے ہیں کہ اگر یہ دعوت والا کام بھی ہم دنیا میں کوئی چیز حاصل کرنے کے لیے کریں گے تو جس طرح شیطان مردود ہوا ہے ایسے اللہ ہمیں بھی اپنی رحمت سے دور کر دیں۔ تو بہت سن کے بھائی جہاں لگے پھر اس طرح ابلیس کے آسمان دیکھے نئے تو جن اللہ جل وعلا کو جگہ کر رہے ہیں اے ارے جن جن کے ابلیس کے پہنوں نے آج تو اس طرح بولیں اے اللہ سے اپنا بڑا عبادت گزار اپنار عبادتر مدد سے یہ تو نہ اپنا نافرمانی کرتے سے اے جن نہ کا کے نہیں آج سے بولتے ہیں جی جہاں لگے اللہ جل وعلا پر এই ঘোষণা ফেরেশতাদের সাথে এবং ফেরেশতাদের মাধ্যমে জানতে পারলেন যে আল্লাহ জল্ল শানহু জমিনের মধ্যে তার প্রতিনিধি এবং খলিফা সৃষ্টি করার ইরাদা করছেন। এই কথা শুনে বলতেছেন যে ইবলিস আরো ইবাদত বাড়ানো শুরু করছে, সে আরো বেশি ইবাদত করা আরম্ভ করছে। বলতেছেন যে এই জন্য না সে আল্লাহ পাকের মুকাররাব হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, বরং এই উদ্দেশ্যে যাতে সে খলিফা হতে পারে, খেলাফত সে অর্জন করতে পারে। বলতেছেন যে এই উদ্দেশ্যে সে ইবাদত আরো বেশি বাড়ানো শুরু করছে। বলতেছেন যে ভাই এই কথার আমাদেরকে রাজা সাহ ওই কথা শিক্ষা দিতেছেন, যারা আমরা দাওয়াতের মেহনত করতেছি আমাদেরকে এই কথা শিক্ষা দিতেছেন যাতে আমরা দাওয়াতের মেহনত যদি নাকি দুনিয়ার কোন উদ্দেশ্য করি, দুনিয়ার কোনো লাভের জন্য করি, আমাদের কোন উদ্দেশ্য থাকে। বলতেছেন যে ভাই ইবলিস যেভাবে উদ্দেশ্য মত এবং তার খেলাফত অর্জন করার জন্য যেভাবে হতারত করে সে বিচারিত হয়েছেন, বলতেছেন যে ভাই দাওয়াতের মেহনতে যদি নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্য করা হয়, এই দাওয়াতের মেহনতে দুনিয়ার উদ্দেশ্য করার কারণে সেও বিচারিত হবে। اور ادھر فرشتے سارے کے سارے اس بات پہ انہیں یقین تھا کہ اللہ پاک کی تکبیر ہم بیان کرتے ہیں، تقدیر ہم بیان کرتے ہیں، بڑائی ہم بیان کرتے ہیں، اس لیے خلافت کو ہمارے یاد آئی۔ فرشتوں نے اس کو حاصل کرنے کی محنت نہیں کیا بلکہ انہیں یقین ہے کہ جو اسلام کو کرے گا وہی خلیفہ بنے گا۔ বলতেছেন যে ভাই এইদিকে ফেরেশতারা ধারণা করলেন যে আমরাই তো আল্লাহ পাকের তসবি করি, আমরাই তো আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করি, আমরাই তো আল্লাহ পাকের বরাত বয়ান করি, আমরাই তো আল্লাহ পাকের গুণাবলী বয়ান করি, এই জন্য খেলাফত থেকে আমরাই পাবো। বলতেছেন যে তাদের ধারণা এটা ছিল, তারা এই চেষ্টা করে নাই, বরং তারা তো করতেছিল এবং তাদের ধারণা ছিল খেলাফত তো আমরাই পাবো। লেকিন আল্লাহ পাক নে খলিফা বানা দিয়া আদম আলাইহিস সালাম কো, কিন্তু আল্লাহ পাক খলিফা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছেন। আর জব ইসকা এলান হুয়া তো ফরিশতোঁ নে ইউঁ কাহা, হে আল্লাহ ইয়ে আদম ইয়ে তো জমিন মে জায়েগা, ইয়ে ফসাদ মচায়েগা, খুন খারাবা করেগা, আর হম আপকি তকবীর আর তকবীর আর তাওহীদ আর তকবীর ইয়ে সারা কা সারা তো হম কর রহে হ্যায়, ইসলিয়ে খিলাফত কে লায়েক হমসে। اللہ پاک کی طرف سے جواب ملا، انی عالم ما لا تعلمون، میں جو جانتا ہوں تم نہیں جانتے۔ বলতেছেন যে আদম আলী ইসলামকে সৃষ্টি করার পরে যখন নাকি ঘোষণা দিয়ে দিলেন আদম আলী ইসলামের জমিনের মধ্যে প্রতিভা, বলতেছেন যে ফেরেশতারা আল্লাহর নিকটে দরখাস্ত করলেন, আয় আল্লাহ আদম আলী ইসলাম আদম আলী ইসলাম জমিনের যাবে এবং তার বংশধর হবে, তারা জমিনের মধ্যে খুন খারাপি করবে, তারা জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করবে, তারা জমিনের মধ্যে আপনার নাফরমানি করবে, আমরা এটা আপনার পবিত্রতা পালন করি, আপনি আমরা এটা আপনার তসবিহ পড়ি, আমরাই তো আপনার গুণ কীর্তন করি, আপনি আমরাই তো আপনার ভারত পালন করি, কাজেই আমরাই খেলাফতের করি, খেলাফতের উপযুক্ত। তখন আল্লাহ সারহ জবাব দিলেন, হে ফেরেশতারা আমি যতটুকু জানি আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক নে ইশারা দে দিয়া কি খিলাফত সে ইয়ে মানে নেই হ্যায় কি হামারে হুকম কো দুনিয়া মে নাফিজ করনা, আগর ইয়ে হো যা তো তুমারি বাত ঠিক থি, যে হামারি তসবিহ বয়ান করনা হো ও হামারি ভক্তি বয়ান করনা হো ও হামারি বড়াই সমঝ রহা হো ও তো হামারে এহকামাত কো নাফিজ করেগা। یہاں اللہ پاک کے نافذ حکم کو نافذ کرنے والی خلافت نہیں مراد ہے، بلکہ اللہ کے صفات کا مظہر بننا، اور یہ فرشتوں میں ہے نہیں، کیونکہ فرشتے کھاتے نہیں، فرشتوں کی شادی نہیں، نہ بیوی نہ بچے، ان کے اندر نافرمانی کا مادہ ہے ہی نہیں، ان کے اندر دانت ہی دانت ہے، اس لیے صاف کہہ دیا انی عالم ما لا تعلمون، میں نے آدم علیہ السلام کو کیوں خلیفہ بنایا ہے، اس لیے کہ اس کے اندر جو مادہ ہے وہ ہماری صفات کا مظہر بننے کے لائق ہے۔ তো বলতেছেন যে ভাই আল্লাহবাদ এই কথা বুঝাইছেন, এই কথার দিকে ইশারা করছেন যে খেলাফতের অর্থ হইবে না যে আল্লাহবাদের হুকুমগুলিকে নিজের ভিতরে নাফেজ করা, আল্লাহবাদের হুকুমগুলিকে নিজের ভিতরে আনা। বলতেছেন যে ভাই এটার অর্থ হইবে না যে জমিন আসি আল্লাহবাদের গুণ কীর্তন করবে, আল্লাহ আল্লাহ খানহুর তসবিহ করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ খানহুর বয়ান বয়ান করবে এবং আল্লাহবাদের হুকুমগুলি পূরণ করবে। বলতেছেন যে ভাই খেলাফতের অর্থ হইবে না, বরং খেলাফতের অর্থই হয়েছে আল্লাহ আল্লাহ খানহুর সিফাতগুলি প্রকাশ হওয়া, আল্লাহবাদের সিফাতগুলি নিজের ভিতরে আল্লাহবাদের সিফাতগুলি প্রকাশ হওয়া। বলতেছেন যে ভাই এই জিনিস তো ফেরেশতাদের মধ্যে নাই, ফেরেশতাদের যেহেতু বিবাহ শাদী নাই, ফেরেশতাদের যেহেতু মানুষের সাথে ফেরেশতাদের যেহেতু একে অপরের সাথে লেনদেন নাই, ফেরেশতাদের বিবাহ শাদী নাই, তার ছেলে মেয়ে নাই, এই জন্য আল্লাহ সারবর সিফাতগুলি প্রকাশ হওয়ার যোগ্যতাই তাদের মধ্যে নাই, বরং আল্লাহ সারবর সিফাতগুলি প্রকাশ হওয়া এটা একমাত্র মানুষের মধ্যে। এই জন্য আল্লাহ সারব এই কথা বুঝাইছেন যে মানুষের মধ্যে একমাত্র আল্লাহ সারব খলিফাওয়ার যোগ্যতা আছে, ফেরেশতাদের মধ্যে খলিফাওয়ার যোগ্যতাই নাই। اس لیے اللہ پاک نے جتنی چیزیں دنیا میں آنے والی ہیں اسباب اور مادے کے اعتبار سے سب بنا کر مہیا کر دیا، اور ہر ایک کا نام آدم علیہ السلام کو بتا دیا کہ اس کا نام کیا ہے اور اس کا کام کیا ہے، اور اس کے بعد فرشتوں پر بھیج دیا۔ تمہارا جو مال الملائکہ، اللہ نے یہ بات ملائکہ کے سامنے رکھی، بتاؤ اس کا نام کیا اور اس کا کام کیا، اب سارے فرشتے کہہ رہے سبحانک لا علم لنا الا ما علمتنا، اے اللہ تیری ذات پاک ہے، ہمیں تو اتنا ہی علم ہے جتنا آپ نے سمجھایا۔ اب اللہ پاک نے آدم علیہ السلام سے کہا ذرا بتاؤ تو خبر ہی نہیں اس کا نام کیا ہے اور اس کا کام کیا ہے، آدم علیہ السلام نے پر پر نام بھی بتا دیا اور کام بھی بتا دیا، اور اللہ پاک نے آدم علیہ السلام کو فرشتوں پر علم کے ذریعے افضل بنا کر دکھا دیا۔ তো বলতেছেন যে ভাই আল্লাহ জল্লা শাহরুখ আমার পর্যন্ত যত জনের দুনিয়াতে আসবে সমস্ত জনের দুনিয়াকে সৃষ্টি করছেন এবং আদম আলী ইসলামকে সামনে রাখছেন এবং আদম আলী ইসলামকে প্রত্যেকজন প্রত্যেকটা জিনিসের নাম এবং প্রত্যেকটা জিনিসের কাজ কি, তার প্রতিক্রিয়া কি এবং তার দ্বারা কি হবে এই সমস্ত জিনিস শিখাই দিয়েছেন। তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন সেই জিনিসগুলির নাম বলো এবং এই জিনিসগুলির দাম বলো। বলতেছেন যে ভাই ফেরেশতারা যখন নাকি আল্লাহ জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ জল্লা শাহরুখের নিকট জবাব দিলেন, আর আল্লাহ আপনি বড় পবিত্র, আপনি তো যা আমাদেরকে শিখাইছেন তাই আমরা শিখছি, এই জিনিস আমাদেরকে শেখার নাই, ওই জিনিসটা আমরা বলতে পারবো না। বলতেছেন যে যখন নাকি ফেরেশতারা জবাব দিলেন তারপরে আল্লাহ জল্লা শাহরুখ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আদম তুমি তার নাম সমস্ত জিনিসের নামও বলো এবং সমস্ত জিনিসের কাজ কি এইগুলিও বলো। বলতেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং একটার পরে একটা প্রত্যেক জিনিসের নামও বলতেছিলেন এবং প্রত্যেক জিনিসের কাজও বলতেছিলেন, এই জিনিস দ্বারা কি হবে এই সমস্ত জিনিস বলতেছিলেন। বলতেছেন যে আল্লাহ আল্লাহ শাহরুখ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সমস্ত ফেরেশতাদের উপরে এই এলমের মাধ্যমে ফজিলত এবং দরদ প্রদান করছে। کون سا علم؟ جو اللہ نے سکھایا تھا دنیا کی لائن کے علم کے ذریعے. انسان مخلوق پر افضل نہیں بن سکتا ہے. اگر اسے اپنی افضلیت کو باقی رکھنا ہے, قائم رکھنا ہے, تو اس علم کو سیکھنا پڑے گا جو اللہ پاک کی طرف سے اتارا ہے. আদম আলাইহ সালাতু ওয়াসসালাম কে যে ফেরেশতাদের উপরে অন্যান্য মাখলুকের উপরে ফজিলত দান করা হয়েছে, এটা তো বই এলমের উপরে, বই এলমের মাধ্যমে এই এলমের আদম কে তারফুর শিখাইছেন. বলতে থাকে ভাই, এখনো যদি নাকি আমরা অন্যান্য জিনিসের উপরে ফজিলত অর্জন করতে চাই, অন্যান্য জিনিসের উপরে সম্মান অর্জন করতে চাই, তো দুনিয়ার এলমের দ্বারা, দুনিয়ার বিদ্যার দ্বারা আমরা অর্জন করতে পারবো না. একমাত্র ওই এলমের দ্বারাই আমরা সেই ইজ্জত অর্জন করতে পারবো. এই ইজ্জত হল আদম আলাইহ সালাতু ওয়াসসালাম কে আল্লাহ দান করছেন. এই এলম কে আল্লাহ আদম কে সারহু আসমান থেকে অবতীর্ণ করছেন. ওই এলমের মাধ্যমে আমরা ইজ্জত অর্জন করতে পারবো. اس کو کتاب کے ذریعے سیکھنا فقط یہ علم کی محنت ہے نہیں, بلکہ جس طرح سب سے ہے ویسے کرتے چلے جاؤ, نتیجہ آپ کے سامنے آ جائے گا. خدا کی قدرت آپ سے موافق ہو جائے گی. বলে সঙ্গে ভাই, ওই আসমানি এলম শিখার অর্থ এইটা না যে আসমানি এলম শুধু শিখে নিলাম, বরং ওই আসমানি এলম শিখার অর্থই হচ্ছে এটা যে শিখার সাথে সাথে আমরা ওই অনুযায়ী জীবনযাপন করি. এইভাবে আল্লাহ আল্লাহ সারহু আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ পাক আমাদেরকে যা হুকুম করেছেন ওই জিনিসকে জানা এবং সাথে সাথে ওই অনুযায়ী আমল করা. বলতে সঙ্গে যখন নাকি আমরা আল্লাহ আল্লাহ সারহু ওই আসমানি এলম শিখার সাথে সাথে ওই আসমানি এলম অনুযায়ী জীবনযাপন করবো, তখন আল্লাহ আল্লাহ সারহুর কৃপাটা আমাদের পক্ষে হবে, আল্লাহ আল্লাহ সারহু সাহায্য আমাদের পক্ষে হবে, আল্লাহ আল্লাহ সারহু আমাদের সর্বাবস্থা সাহায্য করবে. সুফি ফরিশতোঁ কি নিগাহ মে আদম আলাইহ সালাম কি ফরাসি তাখির আ গই, তো ক্যা আই থি, یہ زمین میں جائے گا تو قتل کرے گا, خون بہائے گا, فساد بچائے گا, حقداری کرے گا, ظلم کرے گا. یہ چیزیں ذرا سی پر دلالت کرتی ہیں. تو اللہ پاک نے سارے فرشتوں کو حکم دیا کہ آدم علیہ السلام کو سجدہ کرو. ভাই, ফেরেশতাদের কথার দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু সদস্য প্রকাশ হয়েছে. আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের একটু সম্মানের মধ্যে আঘাত আসছে. হযরতের সঙ্গে তারা ওই কথা বলছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষকে জমিনে পাঠানো হবে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর যারা হবে তারা জমিনের মধ্যে ফাসাদ করবে, তারা জমিনের মধ্যে ঝগড়া বিবাদ করবে, তারা জমিনের মধ্যে খুন খারাপি করবে, তারা জমিনের মধ্যে আপনার নাফরমানি করবে. হযরতের সঙ্গে ভাই, এতটুকু ওনাদের কথার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের চতুর্থ আসার কারণে আল্লাহ আল্লাহ সার হয়ে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করার জন্য. اور سارے انسانوں کو عموماً اور اس امت کو خصوصاً اللہ پاک نے اشارہ دے دیا, بتا دیا کہ جو تمہاری تحقیر کرے گا اور جو تمہارے پیچھے پڑے گا اور جو تمہیں ستائے گا اور جو تمہیں کمزور کرنے کی محنت کرے گا, جس طرح فرشتوں سے آدم علیہ السلام کی عظمت کرایا ہے, ایسے اگر تم دعوت کی صفات اپنے اندر پیدا کر کے دعوت کا کام شروع کر دو, رب کی مان کر دکھا دو, تو ان سب کو خدا مجبور کرے گا تمہاری عظمت کے ماننے پر اور تمہیں بھا بنانے پر اور تمہارے سامنے تمہارے پیچھے چلنے پر. বলতে সঙ্গে ভাই, এই জিনিসের দ্বারা সমস্ত মানুষকে বিশেষ সমস্ত মানুষকে আমভাবে এবং হুজুর আকরামের উম্মতকে বিশেষভাবে এই কথা বুঝাইছেন যে যদি নাকি কেউ তোমাদেরকে ছোট করার জন্য, তোমাদেরকে অপমান করার জন্য, তোমাদেরকে দুনিয়া থেকে মিটাইবার জন্য চেষ্টা করে এবং তোমাদেরকে তাকে করে তোমাদেরকে বেঈজ্জতি করার জন্য চেষ্টা করে, আর তোমরা যদি নাকি আল্লাহ আল্লাহ শাহরুখ হুকুমকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো, আল্লাহ আল্লাহ শাহরুখর ওই দাওয়াতের মেহনতকে তোমরা দুনিয়ার মধ্যে প্রসার প্রসারের জন্য চেষ্টা করো, আল্লাহ পাকের হুকুমকে নিজের জিন্দিগির মধ্যে এবং মানুষের জিন্দিগির মধ্যে আনার জন্য চেষ্টা করো, আল্লাহ আল্লাহ শাহরুখ যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরেশতাদের সামনে ইজ্জত দান করছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানকে প্রকাশ করছেন এবং ফেরেশতাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্মান করার জন্য হুকুম দিয়েছেন. বলেছেন যে ভাই, কেয়ামতের পর্যন্ত কেয়ামত পর্যন্ত একই নিয়ম, যারা এই যে প্রমাণের মধ্যে দাওয়াতের মেহনত করে তার সাথে আল্লাহ পাকের